দৃষ্টির আড়ালে তুমি আছো প্রভু, তোমাকে দেখিনি আমি জীবনে কভু। দৃষ্টির আড়ালে তুমি আছো প্রভু, তোমাকে দেখিনি আমি জীবনে কভু। দৃষ্টির আড়ালে তুমি আছো প্রভু, তোমাকে দেখিনি আমি জীবনে কভু। দেখে যাই তোমাকে তবু প্রতিদিন, দেখে যাই তোমাকে তবু প্রতিদিন, দেখে যাই তোমাকে তবু প্রতিদিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দৃষ্টির আড়ালে তুমি আছো প্রভু, তোমাকে দেখিনি আমি জীবনে কভু। দৃষ্টির আড়ালে তুমি আছো প্রভু, তোমাকে দেখিনি আমি জীবনে কভু। দেখে যাই তোমাকে তবু প্রতিদিন, দেখে যাই তোমাকে তবু প্রতিদিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পৃথিবীর সুন্দর যা কিছু ভালো, মনোহরি রকমের ফর্সা বা কালো। পৃথিবীর সুন্দর যা কিছু ভালো, মনোহরি রকমের ফর্সা বা কালো। মূলে আছে নেক প্রভু রহমা, কিছু নয় কারো সবই তো তার দান। তার হুকুমে আকাশ ভাসে, তার হুকুমে আকাশ ভাসে, তার হুকুমে আকাশ ভাসে। শূন্যে খুঁটি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দৃষ্টির আড়ালে তুমি আছো প্রভু, তোমাকে দেখিনি আমি জীবনে কভু। দৃষ্টির আড়ালে তুমি আছো প্রভু, তোমাকে দেখিনি আমি জীবনে কভু। দেখে যাই তোমাকে তবু প্রতিদিন, দেখে যাই তোমাকে তবু প্রতিদিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পৃথিবীর সব কিছু তার ইশারা, মুশকিল আসানে তিনি সহায়। পৃথিবীর সব কিছু তার ইশারা, মুশকিল আসানে তিনি সহায়। ছোট বড় যা কিছু ভোগ করিনে আম, একক মালিক তিনি নেই তাতে কারো হাত। করি তাই শোকর আদায়, করি তাই শোকর আদায়, করি তাই শোকর আদায়। শুধু নিষিদিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দৃষ্টির আড়ালে তুমি আছো প্রভু, তোমাকে দেখিনি আমি জীবনে কভু। দৃষ্টির আড়ালে তুমি আছো প্রভু, তোমাকে দেখিনি আমি জীবনে কভু। দেখে যাই তোমাকে তবু প্রতিদিন, দেখে যাই তোমাকে তবু প্রতিদিন। আলহামদুলিল্লাহি رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين.